পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান, পৃষ্ঠা 243, চ্যাপ্টার 20, আন্তর্জাতিক পরিবেশ আইন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল। আন্তর্জাতিক আইনের তুলনামূলক একটি নতুন শাখা আন্তর্জাতিক পরিবেশ আইন। আন্তর্জাতিক পরিবেশ আইনের বিকাশ ঘটেছে আন্তর্জাতিক আইনের সুপ্রতিষ্ঠিত ভিত্তির উপর, তাই একাধারে আন্তর্জাতিক আইনের সাধারণ নীতিমালা যেমন আন্তর্জাতিক পরিবেশ আইনে সুস্পষ্ট রূপে প্রতিফলিত হয়েছে, তেমনি আবার আন্তর্জাতিক পরিবেশ আইনের বিভিন্ন গতি দ্বারা আন্তর্জাতিক আইনে ঘটিয়েছে নব সংযোজন, তাই পরিবেশ আইন হয়ে উঠেছে আন্তর্জাতিক আধুনিক আন্তর্জাতিক আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। প্যারা, পূর্বে আলোচিত হয়েছে আন্তর্জাতিক আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাষ্ট্র, এই রাষ্ট্র আবার সার্বভৌম, সুতরাং রাষ্ট্রের সম্মতি ব্যতিরেকে রাষ্ট্রের উপর বাধ্যবাধকতা অর্পণ আন্তর্জাতিক আইনের ক্ষমতা বহির্ভূত। প্যারা, অন্যদিকে বিশ্ব পরিবেশ ও পরিবেশের উপযোগিতা সম্পর্কিত মানব জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। প্যারা, তৃতীয়ত, পরিবেশ বিপর্যয় রোধে একক রাষ্ট্রের উদ্যোগ কার্যকরী নয়, বস্তুত পরিবেশের উপাদানগুলি অনন্য ও পরস্পর নির্ভরশীল। প্যারা, তাই পরিবেশের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইনের আশ্রয় গ্রহণ অনিবার্য। অন্যদিকে আন্তর্জাতিক আইনে পরিবেশের অধিকার আধুনিক কালে মানব অধিকারের সাথে সংযুক্ত করে বিবেচনা করবার একটা অভিপ্রায় ও প্রচলন লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে পরিবেশের অধিকার ও উন্নয়নের অধিকারের দ্বান্দ্বিক সম্পর্ক ও গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। প্যারা, এসব বিষয়ই পরিবেশ আইনের গঠন রূপ দেওয়ার পিছনে সক্রিয় অবদান রেখেছে, তাই পরিবেশ আইন বিকাশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক আইন ও পরিবেশ আইনের ক্রিয়া প্রতিক্রিয়া ও পরিবেশ আইনের বর্তমান অবস্থান ধারাবাহিক ব্যাখ্যার দাবি রাখে। তবে আন্তর্জাতিক পরিবেশ আইন বিবেচনা করার জন্য এর বিশেষ দুটো ধাপ অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, পরিবেশ ও রাষ্ট্রের দায়, স্টেট রেসপন্সিবিলিটি অ্যান্ড দি এনভায়রনমেন্ট। দ্বিতীয়ত, পরিবেশ ও আন্তর্জাতিক সহযোগিতা, ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। প্যারা, এই দুটো ধাপ হচ্ছে যে নীতি বা আদর্শ সামনে রেখে পরিবেশ আইন নির্দিষ্ট সময়কালের মধ্যে বিকাশ লাভ করেছে তা, আবার পরিবেশ সংক্রান্ত চুক্তি ও আইন নীতিমালা সমূহ যেভাবে অগ্রগতি লাভ করেছে সেভাবে বিবেচনা করলে পরিবেশ আইনের বিবর্তনের পর্যায়কে চারটি পর্বকালে ভাগ করা যায়। প্রথম পর্বকাল 1945 ও তৎপূর্ব প্রাথমিক পর্যায়ের চুক্তি সমূহ। দ্বিতীয় পর্বকাল 1945 থেকে 1972 খ্রিস্টাব্দ, জাতিসংঘ ও পরিবেশ আইনের বিকাশ, স্টকহোম ঘোষণা। তৃতীয় পর্বকাল 1972 থেকে 1992 খ্রিস্টাব্দ, স্টকহোম ঘোষণার পরবর্তীকাল। ও চতুর্থ পর্ব 1992 থেকে পরবর্তী, রিও ঘোষণা 1992, UNCED এবং পরবর্তী প্রবাহ। প্যারা, আন্তর্জাতিক পরিবেশ আইন বিকাশের এই চারটি পর্বকালের মধ্যে প্রথম পর্বকাল 1945 ও তৎপরবর্তী প্রাথমিক পর্যায়ের চুক্তি সমূহকে পরিবেশ ও রাষ্ট্রীয় দায় নীতির অনুসারী সময় কালের অন্তর্ভুক্ত করা যায়। অপর তিনটি পর্বকালে পরিবেশ আইন সংক্রান্ত ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নীতির সূচনা ও সম্প্রসারণ ঘটে। রাষ্ট্রীয় দায় ও পরিবেশ, প্রথম পর্ব, প্রাথমিক পর্যায়ের চুক্তি সমূহ 1945 পূর্ববর্তী। পরিবেশ আইনের প্রথম পর্যায়ে শুরু হয় মূলত 19 শতকে সম্পাদিত কিছু দ্বিপাক্ষিক মৎস্য চুক্তির মধ্যে দিয়ে। এই পর্যায়ে মোটামুটি ভাবে জাতিসংঘের গঠন পর্যন্ত সীমাবদ্ধ। এই সময় জনগণ ও জাতি গোষ্ঠী উপলব্ধি করতে শুরু করে যে শিল্পায়ন ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার এর ওপর নিয়ন্ত্রণ আরোপ ও এ সম্পর্কিত আইনি নীতিমালা প্রণয়ন জরুরি। এ সময়ে মানুষ আরো উপলব্ধি করতে শেখে যে প্রাকৃতিক সম্পদ অফুরন্ত নয়, তাই এর নিয়ন্ত্রিত ব্যবহার প্রয়োজন। প্যারা, প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ সময়ের আইনি নীতিমালার অন্যতম মূলনীতি ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় দায়। তবে চূড়ান্ত সার্বভৌমত্বের নীতি এত ততদিনে ম্রিয়মাণ হয়ে এসেছিল, বরং প্রথাগত আন্তর্জাতিক নীতি বা আইন, রাষ্ট্রীয় দায় প্রচলিত ছিল। প্যারা, তখন আন্তর্জাতিক প্রথা আইনের বলে পরিবেশ রক্ষায় রাষ্ট্রের উপর কিছু গুরুত্বপূর্ণ মৌলিক দায় দায়িত্ব অর্পিত ছিল। রাষ্ট্রের একটি মৌলিক দায়িত্ব ছিল এমন কিছু না করা যাতে করে অন্য রাষ্ট্রের কোনো ক্ষতি হয়। প্যারা, পরিবেশগত ভাবে বিশ্লেষণ করলে এই নীতিটির প্রথম গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ ঘটে ট্রেইল স্মেল্টার আর্বিট্রেশন 1938 মামলা। ট্রেইল স্মেল্টার আর্বিট্রেশন TRAIL SMELTER ট্রেইল স্মেল্টার সালিশ 1938। আর্বিট্রেশনটিতে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিরোধ বিবেচিত হয়। ব্রিটিশ কলাম্বিয়ার ট্রয়ালে অবস্থিত কানাডার কোম্পানির খনিজ আকরিক উত্তোলন ও গলানোর প্ল্যান্ট থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড বহুদিন যাবৎ যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার শস্য চারণভূমি, গাছপালা ও চাষাবাদের ক্ষতি করে আস চলছিল। 1906 সালের পর ক্ষয়ক্ষতির মাত্রা যথেষ্ট বেড়ে গেলে এবং 1925 এবং 1927-এ দেখা গেল যে পর্যায়ক্রমে বিষাক্ত গ্যাসের কারণে ক্ষতির মাত্রা বেড়েই চলছে। অতঃপর 1909 সালে যুক্তরাষ্ট্র অতবার 1909 সালে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সম্পাদিত সীমান্ত পানি চুক্তির মাধ্যমে গঠিত যৌথ কমিশনের কাছে বিষয়টি বিবেচনার্থে প্রেরণ করা হলো। এটা মানে 1929 হইতে পারে, 1909 লেখে প্যারা। 1931 সালের ফেব্রুয়ারি মাসে যৌথ কমিশন যুক্তরাষ্ট্রকে 1932 সালের জানুয়ারি পর্যন্ত যতটা ক্ষতি হবে তার জন্য $350,000 US ক্ষতিপূরণ প্রদান করে এবং কমিশন আরও সুপারিশ করে যে 1932 সালের পর থেকে যেন এমন ধরনের যান্ত্রিক ব্যবস্থা নেওয়া হয় যাতে সালফার নির্গমন কমে আসে। তারা কিন্তু 1935 সালে যুক্তরাষ্ট্র আবার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে পুনরায় ক্ষতিপূরণ দাবি করে। অতঃপর দুই দেশের সম্মতিক্রমে বিষয়টি 3 জন আর্বিট্রেটর ও 2 দেশের প্রতিনিধিত্বকারী 2 জন বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত 5 সদস্যের আর্বিট্রেশন কমিটিতে পাঠানো হয়। বিষয়টি বিবেচনা করে ট্রাইব্যুনাল রায় দেয় যে আন্তর্জাতিক আইনের নীতি অনুসারে কোনো দেশ নিজের ভূখণ্ড এমনভাবে ব্যবহার করতে পারে না যাতে করে নিজ ভূখণ্ড হতে নির্গত ধোঁয়া বা অন্য কোনো কারণে অন্য ভূখণ্ডের অধিবাসী কিংবা অবস্থিত সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়। প্যারা উপরোক্ত আর্বিট্রেশনটি আন্তর্জাতিক আইনের সাধারণ নীতিমালা ব্যবহার করে, ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন কিংবা পরিবেশ দূষণ এর উপর নিয়ন্ত্রণ আরোপ এবং অন্য দেশের পরিবেশ ক্ষতির কারণে রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্যারা পরবর্তী পর্যায়ে আরো কিছু গুরুত্বপূর্ণ মামলায় আন্তর্জাতিক আদালত নীতিটি পুনঃপ্রতিষ্ঠিত করে। এদের মধ্যে উল্লেখযোগ্য করফু চ্যানেল কেস 1949-এ মামলায় আদালত ধার্য করে যে প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জ্ঞানত নিজের ভূখণ্ড এমনভাবে ব্যবহার করতে না দেয়া যাতে অন্য রাষ্ট্রের অধিকার লঙ্ঘিত হয়। নিউক্লিয়ার টেস্ট কেজ 1974-এও একই নীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্যারা প্রথম পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ আর্বিট্রেশন প্যাসিফিক ফার সিল আর্বিট্রেশন FURSEAL ফার সিল আর্বিট্রেশন USA ভার্সেস UK 1893 মামলা। প্যাসিফিক ফার সিল আর্বিট্রেশন প্রশান্ত মহাসাগরীয় ফার সিল সালিশ USA এন্ড UK 1893। উক্ত বিরোধে গ্রেট ব্রিটেন রাষ্ট্রের সীমানার বাইরের ফার সিল ধরার অধিকার দাবি করে। তাদের যুক্তি ছিল এগুলো প্রাকৃতিক সম্পদ এবং এগুলোর ওপর অধিকার চর্চা করা সঙ্গত, কিন্তু আদালত প্রাকৃতিক সম্পদের রক্ষা ও সংরক্ষণের উদ্দেশ্যকে সামনে রেখে তাদের এই যুক্তিকে নাকচ করে দেয়। তারা এই পর্যায়ে সম্পাদিত চুক্তি সমূহ সাধারণত অর্থনৈতিক স্বার্থে সম্পাদিত হয়েছে। চুক্তি সমূহের প্রাথমিক লক্ষ্য ছিল অর্থনৈতিক কারণে প্রাকৃতিক সম্পদের রক্ষণ। এই চুক্তি সমূহের মধ্যে কনভেনশন টু প্রোটেক্ট বার্ডস ইউজফুল টু এগ্রিকালচার 1902 উল্লেখ। চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে সম্পাদিত প্রথম পরিবেশ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি। তারা নির্দিষ্ট এলাকার বন্য সম্পদের রক্ষণ এর জন্য প্রথম চুক্তি কনভেনশন ডেস্টিনি DESTI NW ডেস্টিনি এসুরার AWSURER লাইক কনজারভেশন LA কনজারভেশন ডেস DES ডেস ডাইভার্সেস DIVERSES ডাইভার্সেস স্পিসিস অ্যানিমালিস ESPECES ANIMALES ভিভেন্ট VIVANT এ লেয়ার এল অ্যাপোস্ট্রফি ERAT সোভেজ অ্যান আফ্রিক SAUVAGE EN APRI QUE কুইসন্ট ইউটিলিস QUI SONT UTILES AL অ্যাপোস্ট্রফি হুনমে SONME OU অনঅফেন্সিভ ইনঅফেন্সিভ INOFFENSIVE 1900। এটি লন্ডন কনভেনশন নামেও পরিচিত। এটি আফ্রিকা ইউরোপিয়ান উপনিবেশভুক্ত দেশসমূহের পণ্য প্রাণী সংরক্ষণ সংক্রান্ত ঔপনিবেশিক রাষ্ট্রসমূহের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। রাষ্ট্রীয় দায় নীতির সমস্যা ও আন্তর্জাতিক সহযোগিতার নীতির উদ্ভব। কিছু দিনের মধ্যেই দেখা গেল যে তথাগতভাবে রাষ্ট্রের দায়িত্ব ভঙ্গ হয়ে দায় উদ্ভূত হওয়া এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের ক্ষতিপূরণের মাধ্যমে দায় উত্তরণের নীতি পরিবেশ সংক্রান্ত বিষয়ে তেমন ফলপ্রসূ হচ্ছে না। কেননা এই নীতি প্রয়োগ করতে গেলে প্রমাণ করতে হবে যে কোন একটি রাষ্ট্রের নির্দিষ্ট কোন কার্যক্রমের ফলে অন্য আরেকটি রাষ্ট্রের ক্ষতি সাধিত হয়েছে। কিন্তু পরিবেশগত ক্ষতির ক্ষেত্রে এ ধরনের প্রমাণ নির্ভর ক্ষতিপূরণ কেবল অল্প কিছু ঘটনার এই সমাধান দিতে সক্ষম হলো। কেননা পরিবেশের উপাদানগুলো এতটাই আন্তনির্ভরশীল ও জটিল অবস্থা বিরাজ করে যে কোনো একটা দেশের কার্যক্রম যে কেবল পাশের দেশেই প্রভাব ফেলতে পারে তাই কেবল নয়, বরং বহু দূরবর্তী অন্য দেশগুলোতেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ একটি রাষ্ট্রের কৃতকার্যের জন্য পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে তা কেবল একটা রাষ্ট্রের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই এবং প্রায়শই তা থাকে না। এমনকি এ ক্ষতির মাত্রা সকল সময় নিশ্চিতভাবে নিরূপণও সম্ভব নয়। সুতরাং আলোচনা হতে বোঝা যাচ্ছে পরিবেশের ক্ষতি মূলত একটি গ্লোবাল সমস্যা। সুতরাং দ্বিপাক্ষিক বা আঞ্চলিক পর্যায়ে এর মীমাংসা সকল ক্ষেত্রে সমাধান আনতে পারবে না, বরং এর সমাধান করবার জন্য প্রয়োজন গ্লোবাল অর প্যান স্টেট রেসপন্সে উপলব্ধি আন্তর্জাতিক পরিবেশ এই উপলব্ধি আন্তর্জাতিক পরিবেশ আইন বিকাশের ক্ষেত্রে সহযোগিতার নীতির উন্মেষ ঘটায়। প্যারা আন্তর্জাতিক সহযোগিতা দ্বিতীয় পর্বের সূচনা। জাতিসংঘ প্রতিষ্ঠাকাল হতে স্টকহোম ঘোষণা 1945 থেকে 42 1945 থেকে 72। জাতিসংঘের প্রতিষ্ঠার সময় থেকে মূলত আন্তর্জাতিক পরিবেশ আইনের দ্বিতীয় পর্বকালের সূচনা ঘটে। এ পর্বের উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য হল, প্রথমত জাতিসংঘ ও বিশেষায়িত সংস্থাসমূহের মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশ আইনের রূপ লাভ করতে থাকে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনগুলো পরিবেশ সংক্রান্ত বিষয়ে কার্যক্রম শুরু করে। দ্বিতীয়ত, নির্দিষ্ট আল্ট্রা হ্যাজার্ডাস কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ আরোপের প্রতি সকলের দৃষ্টি আকর্ষিত হয় এবং তৃতীয়ত, অর্থনৈতিক সমৃদ্ধির সাথে পরিবেশ সংরক্ষণের সম্পর্ক সামান্য মাত্রায় হলেও স্বীকৃতি লাভ করে। প্যারা এ পর্যায়ে পরিবেশ আইনের অগ্রযাত্রায় যেসব কনভেনশন অবদান রেখেছে সেগুলো হচ্ছে, 1959 অ্যান্টার্কটিক ট্রিটি, দ্য ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপ UNECE এর যানবাহনাতে নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য প্রোমালগেশন, কাউন্সিল অব ইউরোপের মন্ত্রী কমিটির বায়ু দূষণ এর ফলাফল সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক অ্যাক্ট 1966 ও 1968 সালের আফ্রিকান নেচার কনভেনশন। প্যারা জাতিসংঘের সনদে যদিও পরিবেশ রক্ষা ও সংরক্ষণ সংক্রান্ত কোনো বিধান উল্লিখিত নেই, কিন্তু অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কিংবা মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবেশ সমস্যাকে বিবেচনা করে জাতিসংঘ এর সকল সমস্যা সমাধানে অগ্রবর্তী হয়। প্যারা এ সময়ই আন্তর্জাতিক আদালত 1949 সালে কর্ভু চ্যানেল কেইজের রায় দেন। প্যারা 1962 সালে সাধারণ পরিষদ রেজুলেশন 1831 XVII 1962 এর মাধ্যমে জাতিসংঘের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষণ এর সম্পর্ক মূল্যায়ন করে। তারা 1971 সালে রামসার কনভেনশন RAMSA রামসার কনভেনশনের মাধ্যমে প্রথমবারের মতো বাস্তুসংস্থান সংরক্ষণের নীতি গৃহীত হয় প্যারা। যদিও এ সময়ে আন্তর্জাতিক পরিবেশ আইনের যথেষ্ট নীতি ও নিয়মের উদ্ভব ঘটে, কিন্তু প্রতিক্রিয়া ছিল বিভিন্ন বিচ্ছিন্ন এবং সমন্বয়হীন। সকল আইনের সমন্বয় করবার জন্য কোনো সংগঠন ছিল না, এবং আন্তর্জাতিক পরিবেশ আইনে এ সময় পর্যন্ত প্রসিডিউরাল অব্লিগেশনের ধারণা ছিল সম্পূর্ণ অপরিচিত। এসব দিক থেকে বলা চলে স্টকহোম ডিক্লারেশন আন্তর্জাতিক পরিবেশ আইনে এক নবদিগন্তের সূচনা ঘটিয়েছে। স্টকহোম মানব পরিবেশ সম্মেলন প্যারা। স্টকহোম মানব পরিবেশ সম্মেলন বস্তুত 60-এর দশকের শেষে জাতিসংঘ পৃথিবীর পরিবেশ সমস্যার প্রতি রাষ্ট্রসমূহের দৃষ্টি আকর্ষণ করে, এবং ক্রমবর্ধমান এই সমস্যার সমাধানের জন্য সকল রাষ্ট্রের সহযোগিতা ও সম্মিলিত প্রয়াস ত্বরান্বিত করতে সচেষ্ট হয়। এরই ফল হচ্ছে 1968 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের ভিত্তিতে 1972 সালের 5 থেকে 15 জুন স্টকহোমে প্রথম মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠান। আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে পরিবেশ রক্ষা ও উন্নতকরণের সার্বজনীন সমস্যা সমাধানের এটাই বড় ধরনের উদ্যোগ। বলা যায় এই সম্মেলনের ফলাফলে আন্তর্জাতিক পরিবেশ আইনের গোড়া পত্তন করে। প্যারা। স্টকহোম সম্মেলনে পরিবেশ সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, এবং এ ব্যাপারে জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। সম্মেলনে একটি কার্য পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনা হচ্ছে বস্তুত রাষ্ট্র ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠন সমূহের কর্তৃক বাস্তবায়নের জন্য কিছু সুপারিশমালা। পরিকল্পনায় বিশ্বব্যাপী পরিবেশে মনিটরিং অবকাঠামো গড়ে তুলে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়। কার্য পরিকল্পনার মূল উদ্দেশ্যই ছিল বিশ্বব্যাপী পরিবেশ সংকট সমস্যাগুলিকে নিহিতকরণ ও অবহিতকরণের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক কার্যক্রম ও সহযোগিতা ত্বরান্বিত করা। প্যারা। সম্মেলনে মানব পরিবেশের ওপর একটি ঘোষণা গৃহীত হয়। ঘোষণায় প্রত্যেকটি মানুষের বিশুদ্ধ পরিবেশে বাস করার অধিকার এবং সে পরিবেশ সংরক্ষণ করার ক্ষেত্রে তার দায়িত্বের কথা উল্লেখ করা হয়। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে 1948 সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণা যেমন তাৎপর্যপূর্ণ, 1972 সালের এই ঘোষণাটিকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে তার অনুরূপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। প্যারা। মানব পরিবেশের ঘোষণায় মূলত পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত এবং এ সংক্রান্ত কিছু নীতিমালা 26টি উল্লেখ করা হয়েছে, যার দ্বারা পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ কার্যক্রম ও কর্মসূচি পরিচালিত হবে। এই ঘোষণা কোনো অবশ্য পালনীয় বিধান সৃষ্টি না করলেও এটি পরিবেশ রক্ষায় মানুষের সুস্থ দৃষ্টিভঙ্গি গঠন এবং উপযুক্ত পরিবেশ নৈতিকতা ও সংস্কৃতি সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ দলিল বলে বিবেচিত। এটি আন্তর্জাতিক পরিবেশ আইন সৃষ্টির একটি বলিষ্ঠ প্রথম পদক্ষেপ। উন্নয়নের সঙ্গে পরিবেশ রক্ষার সম্পর্কের বিষয়টি এ সম্মেলনে যথেষ্ট গুরুত্বের সাথে আলোচিত হয়। উন্নয়নশীল রাষ্ট্রসমূহের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে স্টকহোম ঘোষণায় উল্লেখ করা হয় যে অনুন্নয়ন ও আন্ডার ডেভেলপমেন্ট পরিবেশগত সমস্যা সৃষ্টি করতে পারে। প্যারা। বিশ্বব্যাপী এমন এমন পরিবেশ নীতি গ্রহণ করতে হবে যেন তা উন্নয়নশীল রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত না করে বরং ত্বরান্বিত করে। মনে রাখতে হবে উৎকৃষ্টতম পরিবেশে মানুষ সবসময় উন্নয়নশীল দেশসমূহের জন্য উপযুক্ত নাও হতে পারে, তবে উন্নয়নের স্বার্থকে প্রাধান্য দিয়েই তাদের জন্য সে মান নির্ধারণ করতে হবে বা পরিবেশ পরিণতি মোকাবেলায় তাদেরকে সাহায্য করতে হবে। প্যারা। স্টকহোম সম্মেলন পরিবেশ সংক্রান্ত অসম্ভাব্য সমস্যাসমূহ চিহ্নিত করে তার সমাধানের জন্য প্রয়োজনীয় বিধান তৈরির উপর গুরুত্ব আরোপ করে আন্তর্জাতিক পরিবেশ আইনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্যারা। তবে পরিবেশ আইনে বিকাশের তৃতীয় পর্বকালে মানব সমাজের উল্লেখযোগ্য যে উপলব্ধি ঘটে তা হচ্ছে কেবল অর্থনৈতিক কারণে পরিবেশ রক্ষা নয়, বরং পরিবেশের কারণে পরিবেশ রক্ষার মানবের জন্য পরিবেশ রক্ষার প্রয়োজন রয়েছে। এই উপলব্ধির আরও বিকাশ ঘটে তৃতীয় পর্বে। তৃতীয় পর্বকাল 1972 থেকে 92 স্টকহোম থেকে রিও। স্টকহোম ঘোষণার ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে পরিবেশ আইনের ক্ষেত্রে এক ব্যাপক সম্প্রসারণ ঘটে। এই পর্যায়কে UNCED গঠনকাল পর্যন্ত চিহ্নিত করা হয়। এই পর্বের বৈশিষ্ট্য হচ্ছে যে এ সময় ব্যাপক হারে আন্তর্জাতিক পরিবেশ সংগঠন সমূহ গড়ে ওঠে এবং এরা বিস্তৃত পর্যায়ে পরিবেশ সংক্রান্ত সমস্যাবলী বিবেচনায় আনতে থাকে এবং এদের কার্যক্রম আন্তর্জাতিক পরিবেশ আইনের নতুন উৎস হিসেবে বিবেচিত হতে থাকে। চুক্তির ভিত্তিতেও এ পর্যায়ে নতুন নতুন পরিবেশবাদী নীতি প্রয়োগ করা হয়। এ পর্যায়ে আরো উল্লেখযোগ্য যা ঘটে তা হচ্ছে পরিবেশ রক্ষার মানদণ্ড ও পরিবেশের ওপর বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের প্রভাব নিরূপণের ইআইএ কৌশল উদ্ভাবন হতে থাকে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পরিবেশ ও উন্নয়ন উভয় চিন্তাকে আনুষ্ঠানিকভাবে একান্ত করার প্রবণতা লক্ষ্য করা যায়। প্যারা স্টকহোম ঘোষণার পরপরই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রয়োগযোগ্য যেসব চুক্তি সম্পাদিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বর্জ্য দ্রব্য ও অন্যান্য পদার্থ ফেলে ডাম্পিং, সামুদ্রিক দূষণ নিরোধ সংক্রান্ত কনভেনশন 1972, বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য হেরিটেজ সংরক্ষণ কনভেনশন 1972, বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী ও বৃক্ষরাজির আন্তর্জাতিক ব্যবসায় সংক্রান্ত কনভেনশন 1973, জাহাজ থেকে দূষণ নিরোধ সংক্রান্ত কনভেনশন 1973 এবং স্থল ভিত্তিক উচ্চ হতে সমুদ্র দূষণ নিরোধ কনভেনশন 1974। এ পর্যায়ে উল্লেখযোগ্য আঞ্চলিক অগ্রগতির মধ্যে অন্যতম ইউরোপিয়ান কমিশনের পরিবেশ রক্ষা সংক্রান্ত বিধিমালা তৈরি ও ইসিডিতে পরিবেশ কমিটি গঠন, বন কনভেনশন বা স্থান পরিবর্তনকারী প্রজাতি রক্ষা বিষয়ক বহুপাক্ষিক চুক্তি, দূরপাল্লার আন্তঃসীমানা বায়ু দূষণ কনভেনশন 1979, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পরিবেশ সংক্রান্ত সহযোগিতা চুক্তি বা লোম কনভেনশন লোম কনভেনশন 1989। প্যারা পেরা ক্রমবর্ধমান জনমত ও সরকারি চাপে এ সময় বিশ্ব ব্যাংক প্রথমবারের মতো তাদের ঋণদান প্রক্রিয়াতে পরিবেশ রক্ষামূলক শর্তারোপে বাধ্য হয় এবং পরিবেশ বিভাগ অন্তর্ভুক্ত করলো। এ নীতি অন্যান্য আঞ্চলিক ব্যাংকের কার্যনীতিতেও প্রতিফলিত হলো। পেরা তবে স্টকহোম কনফারেন্স এর সবচেয়ে বড় অর্জন ইউনেপের গঠন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম স্টকহোম পরিবেশ সম্মেলনের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনেপ প্রতিষ্ঠা করে। 70 দশকের প্রথম থেকে ইউনেপ সারা বিশ্বে পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি, রাষ্ট্রসমূহকে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, উদ্বুদ্ধকরণ পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, পরিবেশের নিয়মিত ও অব্যাহত পরিবর্তন সম্পর্কে সদা সতর্ক বাণী উচ্চারণ, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা পরিচালনা ও বাস্তব কর্মসূচি গ্রহণ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএনডিপি, হাও, হু, আইএইএ, ডব্লিউএমও, অনেক আন্তর্জাতিক জাতীয় সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ইউনিয়ন প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্যারা জাতিসংঘ কর্তৃক সৃষ্ট পরিবেশ ও উন্নয়ন বিষয়ক বিশ্ব কমিশন ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট প্যারা যা ব্রান্টল্যান্ড BRUNDT ব্রান্টল্যান্ড কমিশন নামে পরিচিত। 1987 সালে আমাদের অভিন্ন ভবিষ্যৎ আওয়ার কমন ফিউচার শিরোনামে একটি প্রতিবেদন সাধারণ পরিষদে এসে পেশ করে। এই প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয় ছিল পরিবেশ উন্নয়ন। এই প্রতিবেদনেই পরিবেশ উপযোগী বা টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়। দারিদ্র বিমোচন ও সভ্যতার বিকাশের জন্য উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা পরিবেশকে বিনষ্ট করে নয়, পরিবেশ রক্ষা করেই উন্নয়ন সম্ভব। তার জন্য চাই উপযুক্ত পরিকল্পনা ও প্রযুক্তি। পরিকল্পনাহীন উন্নয়ন পরিবেশ নষ্ট হলে দীর্ঘমেয়াদে উন্নয়নই ব্যাহত হবে, পৃথিবীও বাসোপযোগী রাখা কঠিন হয়ে পড়বে। তাই বর্তমানে বিশ্বব্যাপী উন্নয়নের ধারাকে পরিবেশ আশ্রয় করা অর্থাৎ অর্থনৈতিক ও পরিবেশগত দিক সমূহ সমন্বিত করার সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। এছাড়া যে বিষয়টির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে তা হচ্ছে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন রাষ্ট্রের যৌথ প্রয়াস। পরিবেশের কোনো রাষ্ট্রীয় সীমানা নেই, আমাদের অভিন্ন ভবিষ্যতে শীর্ষ প্রতিবেদনের বক্তব্য ও সুপারিশ সমূহ 1987 সালের সাধারণ পরিষদ কর্তৃক প্রণীত 2000 সাল এবং তার পরের পরিবেশ রূপরেখা এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ টু দ্য ইয়ার 2000 অ্যান্ড বিয়ন্ডে দেওয়া হয়েছে। এটি পরিবেশ সহায়ক উন্নয়ন অর্জনের জন্য সমস্ত স্তরে প্রচেষ্টা গ্রহণের একটি কাঠামো। বিশেষ বিগত বছর সমূহে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যসমূহ আন্তর্জাতিক সন্তোষজনকভাবে অর্জিত হয়নি। অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে উন্নয়ন ও পরিবেশের ভাবনাগুলো একীভূত করার তেমন প্রচেষ্টা গ্রহণ করা হয়নি। তাই পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টা আরও জোরদার করার উদ্যোগ গ্রহণের প্রয়োজন দেখা দেয়। একমাত্র প্রয়োজনের পরিপ্রেক্ষিতেই 1989 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ পরিবেশের উপরে এক মহাসম্মেলন ডাকার সিদ্ধান্ত গ্রহণ করে। সম্মেলনের লক্ষ্য স্থির করা হয় একবিংশ শতাব্দীতে পরিবেশ প্রবেশের আগে পরিবেশের অবনতির ধারা রোধ করে নতুন আঙ্গিক সৃষ্টি এবং টেকসই জীবন ও উন্নয়ন পদ্ধতি উদ্ভাবন করা। এই পর্যায়ে এসে যদি আন্তর্জাতিক পরিবেশ আইনের অবস্থান বিবেচনা করি, তবে দেখবো এতদিনে আন্তর্জাতিক আইনে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে। আন্তর্জাতিক পরিবেশ নামে একটি অভিন্ন শাখার প্রচলন ঘটে গেছে। ভৌগোলিক পরিবেশ সংক্রান্ত আইন ও নীতিমালা এই শাখাকে সমৃদ্ধ করে তুলছে। আন্তর্জাতিক আইনের এই শাখাটি এখন আর কেবল রাষ্ট্রীয় দায় নীতির উপরেই সর্বস্ব নির্ভর করে নেই, বরং পলুটার পেজ প্রিকশনারি প্রিন্সিপাল এর মতো আরো নতুন নতুন নীতি এ আইনে সংযুক্ত হয়েছে। যে নীতির সূচনা এ পর্যায়ে সবচেয়ে লক্ষণীয় তা হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন। এ নীতিটি যদিও এখনো পুরোপুরি প্রিন্সিপাল হিসেবে গণ্য হয় না, তবুও এ ধারণাটি এতই সম্ভাবনাময় যে ভবিষ্যতে যদি সম্পূর্ণ আন্তর্জাতিক পরিবেশ আইনে এ নীতিকে কেন্দ্র করে গড়ে ওঠে, তবে তা খুবই একটা বিচিত্র হবে না। প্যারা চতুর্থ পর্ব 1992 থেকে এ পর্যন্ত। এ পর্বের সূচনা ঘটে UNCED থেকে। এ পর্বের বৈশিষ্ট্য হচ্ছে সমন্বয় পরিবেশ সংক্রান্ত সকল আইন কানুন ও নীতিমালাকে পরিকল্পনা ও বাস্তবায়ন কর্মে সমন্বয়ের এক প্রক্রিয়া এ পর্যায়ে হতে শুরু হয়। এই পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা রিও ঘোষণা। এটি 1992 এর জাতিসংঘ সম্মেলনে গৃহীত হয়। পরিবেশ ও উন্নয়নের উপর জাতিসংঘ সম্মেলন 1992। জাতিসংঘ আহত উল্লিখিত সম্মেলন পরিবেশ ও উন্নয়নের উপর জাতিসংঘ সম্মেলন ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট UNCED নামে 3 থেকে 14 জুন ব্রাজিলের রাজধানী রিও দা জেনেরোতে অনুষ্ঠিত হয়। বহুল আলোচিত এই সম্মেলনে যা ধরিত্রী শীর্ষ সম্মেলন বা আর্থ সামিট নামে পরিচিতি লাভ করেছে। 178টি রাষ্ট্র এবং অসংখ্য এনজিও ও স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সমস্যার প্রধান ইস্যুগুলোর ওপর আন্তর্জাতিক ঐকমত্য সৃষ্টি এবং সে অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করা। সম্মেলনে যে সমস্ত বিষয়ের ওপর আলোচনা প্রাধান্য পায় সেগুলো হচ্ছে বায়ুমণ্ডল রক্ষা, আবহাওয়া পরিবর্তন, ওজোন স্তরের ক্ষয়, বায়ু দূষণ, ভূ সম্পদ রক্ষা, বন ধ্বংস, ভূমি ক্ষয়, মরুকরণ ও অনাবৃষ্টি, গ বিশুদ্ধ পানি রক্ষা, ঘ সমুদ্র ও উপকূলীয় এলাকা রক্ষা এবং সমুদ্রের প্রাণী সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়ন, ও ক্ষতিকারক দ্রব্য ও বর্জ্যের অবৈধ বাণিজ্য নিরোধ, চ বিভিন্ন প্রজাতির প্রাণীজ ও বনজ সম্পদ রক্ষা। ইউনেপের কার্যক্রম সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে সম্মেলনের প্রস্তাবিত আলোচ্যসূচি ও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়বস্তুর উপর ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পরিচালিত দীর্ঘ কূটনৈতিক আলাপ আলোচনা এবং উল্লিখিত ব্রান্টল্যান্ড কমিশনের প্রতিবেদন সম্মেলনের কাজের উপর যথেষ্ট প্রভাব ফেলে। সম্মেলনে এজেন্ডা 21 এর আওতায় একবিংশ শতাব্দীর জন্য পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম গ্রহণের রূপরেখা তৈরি করা হয়। সম্মেলনে দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি নিরোধকল্পে আবহাওয়া পরিবর্তন বিষয়ক রূপরেখা চুক্তি এবং অপরটি হচ্ছে প্রাণীজ ও বনজ সম্পদ রক্ষার জন্য জীববৈচিত্র্য চিত্র। প্রথম অক্ট চুক্তির ভিত্তিতে পরবর্তী 1997 সালের ডিসেম্বর জাপানের কিয়োটোতে গ্রিন হাউস গ্যাস উদগিরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকল স্বাক্ষরিত হয়। রিও ঘোষণা। স্টকহোম ঘোষণার ন্যায় রিও দা জেনেরোতে অনুষ্ঠিত সম্মেলনে একটি ঘোষণা গ্রহণ করা হয়। পরিবেশ ও উন্নয়নের উপর ঘোষণা শিরোনামে এই দলিলে উন্নয়নের সঙ্গে পরিবেশের সম্পর্কের উপর অধিকতর জোর দেওয়া হয়। পরিবেশ রক্ষার ক্ষেত্রে মূল লক্ষ্য ও নীতিসমূহ 1972 সালের ঘোষণার অনুরূপ হলেও সমস্যার গভীরতর ও অধিকতর বিস্তৃত উপলব্ধির আলোকে 1992-এর ঘোষণার লক্ষ্য ও নীতিসমূহ পুনর্নির্ধারণ করা হয় এবং তারই আলোকে ভবিষ্যতের কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। ঘোষিত নীতিমালা আন্তর্জাতিক পরিবেশ আইনের ভবিষ্যৎ বিকাশের পথ নির্দেশ। ঘোষণায় উল্লেখিত নীতি সমূহ হচ্ছে ক প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব পরিবেশ ও উন্নয়ন নীতি অনুসারে নিজস্ব সম্পদ ব্যবহারের অধিকার এবং নিজস্ব কার্যদ্বারা অন্য রাষ্ট্র বা নিজের সীমানার বাইরে পরিবেশ ক্ষতি না করার দায়িত্ব। খ শুধু বর্তমানই নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়ন ও পরিবেশের প্রয়োজনের কথা মনে রেখে উন্নয়ন অধিকার বাস্তবায়নের বাধ্যবাধকতা। গ টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট দারিদ্র বিমোচন এবং উন্নয়নশীল রাষ্ট্রসমূহকে সাহায্য প্রদানের বিষয়সমূহের পারস্পরিক সম্পৃক্ততা। ঘ পরিবেশের রক্ষার জন্য কার্যকর রাষ্ট্রীয় আইনের প্রয়োজনীয়তা এবং অনেক ক্ষেত্রে উন্নয়নশীল রাষ্ট্রসমূহের জন্য উন্নত রাষ্ট্রসমূহের পরিবেশ আইনের অনুপযোগিতা। প্যারা রিও ঘোষণায় যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে এতে উন্নয়নকে অধিকতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এতে করে দ্বিতীয় পর্বে পরিবেশের উপরে যে জোর প্রতিষ্ঠিত হয় তৃতীয় পর্বে চূড়ান্ত বিস্তৃতি লাভ করেছিল। অনেকের মতে চতুর্থ পর্বে তা আরেক অনেকটা উপশ্চাদমুখী হয়ে পড়েছে, অর্থাৎ আবারও উন্নয়নকে প্রথম লক্ষ্য ধরে পরিবেশের রক্ষার কথা উঠছে। অতএব বর্তমান কালে উন্নয়নের জন্য পরিবেশ নাকি পরিবেশ আন্তর্জাতিক পরিবেশ আইনের মূল লক্ষ্য হবে তা নিয়ে একটি দ্বান্দ্বিক পরিস্থিতি ও বিতর্কের সূচনা হয়েছে। তবে ধারণযোগ্য উন্নয়ন ধারণাটি দুটো বিষয়বস্তুর মধ্যে একটা সুষম সহাবস্থান আনার চেষ্টা করছে। তাই বর্তমানে পরিবেশ আইনে কেবল পরিবেশ রক্ষণ বা সংরক্ষণ সম্পর্কিত নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পরিবেশ আইন অর্থনীতি উন্নয়ন চিন্তা ও আইন সকল বিষয়কেই অন্তর্ভুক্ত করে চলেছে এবং এর আওতা দিনকে দিন আরও সম্প্রসারিত হচ্ছে। চ্যাপ্টার 20 সমাপ্ত, পৃষ্ঠা 252 পর্যন্ত সমাপ্ত।